শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলো রং আকাশে মত নকশা, নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে, দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলো ব্যবচ্ছে। এইখানে আছে অবলীল হাওয়া জানালা বদ্ধ ঘরে আসে যায় দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত তোমার ছায়ায় জমে এসে ভয় আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস, ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা বাতাস আসে দূরত্বের উৎসাহে শরৎ জমে আছে ঠান্ডা ঘাসে, তোমার চোখের মাঝে দূরের একটা পথ এখানে ভাঙে না দুটো দেশের।